কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। দাঁড়াও দাঁড়াও বলি পথিক, কেন দাঁড়াও না? প্রভুর পানে হাত দুখানি একটু বাড়াও না। দাঁড়াও দাঁড়াও বলি পথিক, কেন দাঁড়াও না? প্রভুর পানে হাত দুখানি একটু বাড়াও না। গুনা মাপের জন্য একটু রুনা জারি করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। আমল নামা বন্ধ আমার যেদিন হলো মরণ, প্রিয় বন্ধু সাথী স্বজন করে না কেউ শরণ। আমল নামা বন্ধ আমার যেদিন হলো মরণ, প্রিয় বন্ধু সাথী স্বজন করে না কেউ শরণ। দোয়া করে বিপদ থেকে আমায় মুক্ত করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। মাসের পরে মাস চলে যায় আসে নতুন বছর, প্রিয় ভাবতাম যাদের তারা নেয় না রে খবর। মাসের পরে মাস চলে যায় আসে নতুন বছর, প্রিয় ভাবতাম যাদের তারা নেয় না রে খবর। পথিক তোমার হাত দুখানি একটু তুলে ধরো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো। কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো, গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো।